খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি, এইভাবে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন, এজন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সূরাতুর রহমান। এতক্ষণে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সুরাটি নাজিল করেছিলেন, যাকে তফসিরের পরিভাষায় শানে নুজুল বলা হয়, কোন কারণে আল্লাহ সুরাটির নাম সুরাতুর রহমান করলেন, যাকে নামকরণের কারণ বলা হয়। এবার আমরা বুঝার চেষ্টা করি পূর্ববর্তী সুরার সাথে এই সুরার যুগসূত্রটা কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কুরআন তাফসীরের মূলনীতি বিষয়ক কিতাবে লিখেছেন, পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সুরা যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, 6666 আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, পবিত্র কোরআনের সুরার সংখ্যা যে 114, এতে কারো কোন রকমের দ্বিমত নাই, কিন্তু আয়াত সংখ্যা 6666 কিনা এটা নিয়ে বিস্তর দ্বিমত আছে। এই সমস্ত দ্বিমতে মুসলমানদের মুসলমানি জীবনযাপনে কোনো ব্যাঘাত হয় না, সুতরাং এই দ্বিমত আপত্তিকর নয়। দারুল উলুম দেওবন্দের পিতৃ সন্তান আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে সমস্ত কুরআনের আয়াত সংখ্যা 6666, অন্যান্য বর্ণনা মতে অন্যান্য সংখ্যার উল্লেখ আছে। যাই হোক, জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলহি আল ইতকান নামক কিতাবে লিখেছেন, কুরআন শরীফের সবগুলি সুরা এবং সবগুলি আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, এর মধ্যে রয়েছে একটা গভীর যুগসূত্র, একটা গভীর কানেকশন, আগের আয়াতের সাথে পরের আয়াতের একটা গভীর কানেকশন আছে, যে কারণে এই আয়াতের পাশে এই আয়াতকে স্থাপন করা হয়েছে। আগের সুরার সাথে পরের সুরার একটা গভীর কানেকশন আছে, যে কারণে ওই সুরার পাশে এই সুরাকে স্থাপন করা হয়েছে। এটাকে তফসিরুল কোরআনের পরিভাষায় রক্তে আয়াত এবং রক্তে সুয়ার বলা হয়। কোরআন তফসিরের পরিভাষায় এই যুগসূত্রটাকে, এই কানেকশনটাকে রক্তে আয়াত এবং রক্তে সুয়ার বলা হয়। আল ইতকান কিতাবে আল্লামা সুয়ুতি বলেন, এই আয়াতগুলির পারস্পরিক কানেকশন, সুরাগুলির পারস্পরিক যুগসূত্র বুঝতে পারলে কোরআনের মর্মবাণী বোঝা সহজ হয়ে যায়, আর আয়াত এবং সুরাগুলির পারস্পরিক সম্পর্কটা বুঝতে ব্যর্থ হলে কোরআনের মর্মবাণী বোঝা কঠিন হয়ে যায়। সুতরাং সূরাতুর রহমানের বিষয়টা আমাদের বোঝার সুবিধার্থে বুঝতে হয় আগের সুরার সাথে এই সুরার কানেকশনটা কি, মর্মগত সম্পর্কটা কি। সূরাতুর রহমানের পূর্ববর্তী সুরার নাম সূরাতুল কমর, সূরাতুল কমরের শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিকভাবে যে বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন সেটা হল অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। সূরাতুল কমর সূরাতুর রহমানের পূর্ববর্তী সুরা, এই সুরার মৌলিক বিষয়বস্তু হল অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। আর সূরাতুর রহমানের মৌলিক বিষয়বস্তু হল বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। এক কথায় আগের সুরার মধ্যে আল্লাহ আজাব গজবের বিবরণ দিয়েছেন, আর পরবর্তী সুরাতে আল্লাহ নিয়ামত এবং রহমতের বিবরণ দিয়েছেন, গজব আর রহমত, এই দুইটা এই দুই সুরার মূল আলোচ্য বিষয়।

তার মধ্যে আল্লাহর সঠিক পরিচয় নাই, তার মধ্যে আল্লাহর মারিফাত নাই। কিন্তু আমার জানা মতে বাঙালি জাতি এত বড় চালাক, যদি কোন একটা বাঙালিকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহর শাস্তি ভয় পাও, বলবে ভয় পাবো না, কেন আমি কি মুসলমান না। যদি কোন একটা বাঙালিকে প্রশ্ন করেন তুমি কি আল্লাহর রহমতের আশা করো, বলবে আশা করবো না, কেন আমি কি মুসলমান নই। শরহে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সংক্রান্ত কিতাব শরহে আকীদাতুত তাহাবীর। যেমন ভাবে বাংলার আনাচে কানাচে মারিফতের সম্রাট গজায়, ঠিক তেমনি ভাবে রসুলের সুন্নত বিবর্জিত অজস্র বিদাতে লিপ্তরা আনাতে কানাতে সুন্নি নামে বজা। এই জন্য কথা কোন দিকে বলবো কোন দিকে না, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, আমি এই সমস্যার সম্মুখীন। অতি সংক্ষেপে বলতে চাই আহলে সুন্নত ওয়াল জামাত কথার অর্থ হল সুন্নতের অনুসারী এবং জামাতের অনুসারী। সকল প্রকার বেদাতি চক্রান্ত আর গুমরা বলবো কিনা বলবো না সেটা আমার ব্যাপার, শুনবেন কিনা শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। কি বলেন আহলে সুন্নত ওয়াল জামাত এর অর্থ হল সুন্নতের অনুসারী জামাতের অনুসারী। সুন্নত বিবর্জিত অজস্র বেদাতে লিপ্ত সুন্নি উপাধিতে ঢুকায় পরে যেন আপনাদের ইমান বরবাদ না করেন, সেজন্য আজ থেকে বাকি সারা জীবন ভর স্মরণ রাখতে হবে আহলে সুন্নত ওয়াল জামাতের অর্থ নাকি। আহলে সুন্নত তো সুন্নতের অনুসারী, ওয়াল জামাত তো জামাতের অনুসারী। কিন্তু ব্যাখ্যায় মনে রাখতে হবে আহলে সুন্নত এর অর্থ যে সুন্নতের অনুসারী, কার সুন্নত, নবীর সুন্নত। ওয়াল জামাতের অর্থ যে জামাতের অনুসারী, কার জামাত, গুলাম আহমদ কাদিয়ানির জামাত। তারাও তো বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত, গুলাম আহমদ কাদিয়ানির দলে নিজেদেরকে জামাত দাবি করে কিনা, করে, ভালো রকম স্মরণ রাখবেন। যারা নিজেদেরকে জমাত দাবি করে তাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলে না, নবীর সুন্নতের অনুসারী যারা আর সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী যারা তাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলে। আপনারা বিরক্ত না হলে আমি আপনাদেরকে সে আবার জিজ্ঞেস করতে চাই আহলে সুন্নত অর্থ কি, কার সুন্নতে, ওয়াল জামাত অর্থ কি, না হয় নাই, ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, কিন্তু কার জামাতে। আহলে সুন্নত তো সুন্নতের অনুসারী, এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল কাদিয়ানির জামাত নয় সাহাবায়ে কেরামের জামাত। এখন যদি কোন লোক নবীর সুন্নতের অনুসরণ করবে, দূরের কথা, নবীর সুন্নতকে অনুসরণীয় মানেই না, সে আসলে সুন্নি না বেদাতি, ঠিক কেমনি বল। কেউ যদি সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করবে, দূরের কথা, সাহাবাগণের জামাতকে অনুসরণীয় মানেই না, তাহলে সে শুধুমাত্র আমলি বেদাতি নয়, নিকৃষ্টতম আকীদাগত বেদাতি। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব আকীদাতুত তাহাবী সারা পৃথিবীর বিখ্যাত আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদার কিতাব। সেই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ সরহু আকীদাতি তাহাবী, এতে লেখা আছে যে ব্যক্তি গুনাহের কাজ ছাড়ে না আর বলে আমি আল্লাহর শাস্তি ডরাই ভয় পাই, সে দুঃখাবার। এটা হইল আমার মূল কথা, এতক্ষণ আনুষঙ্গিক কথা বলেছি। যে ব্যক্তি হারাম কাজ ছাড়ে না আর বলে আমি আল্লাহর শাস্তি ভয় পাই, সে মিথ্যুক। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে না আর বলে আমি রহমতের আশা করি, সেও মিথ্যুক। তাহলে এবার বলুন তো, আল্লাহর গজবের ভয় আর রহমতের আশার সমষ্টির নাম যে মারিফত, কার কাছে আছে কার কাছে নাই, এটা বুঝার মতো কোনো আলামত আছে কি নাই, আছে। মারিফত কার কাছে আছে? যে ব্যক্তি আল্লাহর শক্তিকে ভয় পায় বলে গুনার কাজ ছেড়ে দিয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে বলে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। রহমতের আশার সমষ্টির নাম যে মারিফত, কার কাছে আছে কার কাছে নাই, এটা বুঝার মতো কোন আলামত আছে কি নাই? আছে। মারিফত কার কাছে আছে? যে ব্যক্তি আল্লাহর শক্তিকে ভয় পায় বলে গুনার কাজ ছেড়ে দিয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে বলে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, তার মধ্যে আল্লাহর মারিফত হাসিল হয়েছে। এখন যদি গুনায় লিপ্ত কোন লোকে দাবি করে আমি মারিফতের পীর, এখন যদি এবাদত বিবর্জিত কোন লোকের দাবি করে আমি পীর, আমি মারিফতের পীর, সে পীর না ভন্ড, সে পীর নয় ভন্ড। এই কথাগুলি আমার ধারণা মতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের বোঝাও দরকার, স্মরণ রাখাও দরকার, নিজেদের ইমানকে ভন্ডদের খপ্পর থেকে হেফাজত করার জন্য। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, যেই পীরে নামাজ করে না সে পীর না বন্ধ, যে পীরে পর্দা পালন করে না, মেয়ে লোকের সাথে দেখা না, মেয়ে লোকের সাথে দেখ পর্দা হয়ে চলে, সেই লোক পীর না বন্ধ? এবার বলুন তো, আপনাদের চট্টগ্রামে এবং আমাদের সিলেটে যত অলিয়া উলিয়ার পবিত্র মাজারে মহাপবিত্র উরুস মুবারক হয়, অলিয়া উলিয়ার মাজার পবিত্র কিনা, পবিত্রতা রক্ষা করা দরকার কিনা পাপের দ্বারা? মাজারে গিয়া পাপ করলে মাজারের পবিত্রতা রক্ষা হয় না নষ্ট হয়? এই সমস্ত মাজারে মহাপবিত্র উরুস মুবারক নামে যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে শুধু পুরুষেরা যায় না, নারীরাও যায়, পর্দা রক্ষা করে যায় না, বেপর্দা হয়ে যায়, হালাল না হারাম, পবিত্র কর্ম না অপবিত্র, ফির না ভণ্ড? আর কোন ভাষায় বুঝাইলে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানে বুঝবে? এর চেয়ে সহজ কোন ভাষা আমার জানা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ছোট্ট শিশির মধ্যে পেশাব করে শিশির মুখ গালা দিয়া মন দিয়া ভন্ড করে, শিশির গায়ে যদি লেবেল লাগিয়ে দেয় মহাপবিত্র সুগন্ধি আতর, সেই শিশির মুখ খুলে ভিতরে যা আছে তার নাকে ঢেলে দিলে সুগন্ধি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? লেবেলে লেখা নাই মহাপবিত্র সুগন্ধি? মুসলমান ভাইয়েরা আমার, মহাপবিত্র আর মুবারক লেবেলের দ্বারা হয় না জিনিসের দ্বারা হয়? তোমার লেবেল কি আর জিনিস কি? কথায় আর কাজে গরমিল মুমিনের না মুনাফিকে? কেন এই মুনাফিকি সরল মুসলমানকে নিয়া এই মুনাফিকি কেন? সুতরাং যেই সমস্ত পীর মুরিদির দাবিদারেরা বেনামাজি, এরা সত্যই পীর না বন্ধ? যে সমস্ত পীর মুরিদেরা, পীর মুরিদের দাবিদারেরা বেপর্দা, এরা সত্যই পীর না ভন্ড? ভন্ড। যে সমস্ত পীর মুরিদেরা মারিফতের দোহাই দিয়া শরীয়ত লঙ্ঘন করে, এরা সত্যিকারের মারিফতের ধারে কাছে আছে না বর্ণাবিতে আছে? আল্লাহর কোন আলী বলেন, এলমে বাতিন হামচু মিসকা, এলমে জাহির হামচু শির, বেশিরে কায় মিসকা সওয়াদ, কায় সওয়াদ বেশারে পীর। শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মত। দুধের মধ্যে মেহনত করলে ঘি পাওয়া যায়, তাছাড়া ঘি পাওয়ার যেমন কোন উপায় নয়, ঠিক তেমনি ভাবে শরীয়তে মেহনত করলে মারিফত পাওয়া যায়, শরীয়তের মেহনত ছাড়া মারিফত পাওয়ার কোন উপায় নয়। বন্ধুরা বলে আমরা নামাজ করি না, নামাজ শরীয়তে পড়ল, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য নয়। বন্ধুরা বলে আমরা পর্দা পালন করি না, পর্দা শরীয়তে ফরজ, আমরা শরীয়ত পন্থী নই, আমরা মারিফত পন্থী, মারিফতে পর্দা ফরজ নয়, শরীয়তের ফরজ মারিফতে ফরজ থাকে না, শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, গান বাজনা হারাম শরীয়তে মারিফতে নয়, যাদের মারিফত হাসিল হয়ে গেছে তাদের জন্য গান বাজনা হারাম নয়, এই জন্য মহাপবিত্র উরুস মুবারকে গান বাজনাও হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, শরীয়তের হারাম যদি মারিফত হাসিল হইলে হারাম না থাকে হালাল হয়ে যায়, তাহলে আমার জানা মতে শরীয়তের বিধানে গোবর খাওয়া হারাম। আপনারা কি জানেন গোবর চিনেন? গোবর খাওয়া হারাম শরীয়তে, যাদের মারিফত হাসিল হয়ে গেছে তোমরা গোবর খাও, তোমাদের জন্য তো হালাল, আমরা খাই না যেহেতু আমাদের শরীয়তে হারাম। কথা বুঝতে পারছেন? আমার জানা মতে শরীয়তের বিধানে বলদের, ছাগলের, গাদা, জানুয়ারের, মানুষের পেশাব খাওয়া হারাম। শরীয়তের হারাম যদি মারিফত হাসিল হইলে হারাম থাকে না হালাল হয়ে যায়, তাহলে তোমরা সাপ্লাইয়ের পানি, টিউবওয়েলের পানি আর অন্য কোন পানি পান না করে বলদের আর গাদার পেশাব খাও, তোমাদের জন্য তো হালাল। রাজার বাজি দেওয়ান বাজির নাম যে আপনারা নিলেন, এগুলির কোন হকিকত জানেন আপনারা? রাজার বাজি দেওয়ান বাজির হকিকত জানেন? দেওয়ানবাজি পিসাব নিজের জীবনী লেখছে নিজের হাতে, জীবনীতে লেখেছে আমি স্বপ্নে দেখি সুন্দর মনোরম বাগানে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করতে করতে এক জায়গায় গিয়া দেখি ময়লা আবর্জনার স্তূপের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ করে আছে, আবর্জনার স্তূপের উপর। যদি স্বপ্ন সত্যই দেখে থাকে তাহলে তার ব্যাখ্যাটা কি শুনুন। ইমামুল মুআজ্জিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি আছে। মূলনীতিটা কি? রাসূলকে স্বপ্নে যে অবস্থায় দেখবে নিজের ঈমান আর আমলের সেই অবস্থা বুঝতে হবে। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে বুঝতে হবে নিজের আমল মিশ্রী, যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে জিন্দা বুঝতে হবে নিজের ঈমান জিন্দা, যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে মরা লাশ বুঝতে হবে সে সুফি সম্রাট, ঠিক না? ঈমান মরা, স্বপ্ন সত্য দেখে থাকলে তোমার ঈমান মরা। এরপরে লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ দেখে আমার বড় দয়া হইল, আমি তার হাতে এই লাশের হাতে ধরলাম, আমার হাতে শোয়া লেগে মুহাম্মদের মরা লাশ জিন্দা হইল। কেত্তা বড় শয়তান হইলে এই স্বপ্ন দেখতে পারে? হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সে আবার তার স্বপ্নের ব্যাখ্যাও লেখেছে, লেখে আমার স্বপ্নের ব্যাখ্যা হল মুহাম্মদ ইসলাম সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল, একা আমি মুহাম্মদ ইসলাম জিন্দা করেছি, এটা আমার স্বপ্নের ব্যাখ্যা। তার ব্যাখ্যাটাও স্মরণ রাখুন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস শুনুন। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো আমার সমস্ত উম্মত একসাথে পথ হারা হবে না, একদল পথ হারা হয়ে গেলে আরেক দল সঠিক পথের প্রতীক থাকবে, আর দেওয়ানবাগি কয়েকশো সারা দুনিয়ার সব মুসলমান মুহাম্মদি ইসলাম হারাইয়া ফেলছিল সে একা জিন্দা করেছে, তোর কথা মানবো না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ তার হাতের পরশে জিন্দা হয়েছে, সমস্ত জগৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি ফায়দার বরকতে জিন্দা হয়েছে। কত বড় দাজ্জাল, কত বড় ফিতনা, কত বড় শয়তান হইলে এইরকম স্বপ্ন দেখতে পারে। দেওয়ানবাগি সম্পর্কে কিছু কথা বললাম, এবার রাজার বাগির কথা শুনুন। রাজার বাগির নাম দিল্লুর রহমান। কি নাম? প্রসিদ্ধ আরবি ডিকশনারি মিসবাহুল লুগাত খুলে দেখুন, দিল্লু বানান ডাল দিয়া হয় না, দিল্লু বানান ডাল দিয়া হয় না, হয় দোয়াদ দিয়া। কি দিয়া হয়? দোয়াদ, দোয়াদ। সেই মিসবাহুল লুগাতে লেখা আছে দিল্লুগ্নু দিল্লি, দিল্লুর গড়ের দিল্লু। কাকে বলা হয়? যে দুই গুণের কোন এক গুণে গুণান্বিত, যে দুইটা গুণের কোন এক গুণে গুণান্বিত। প্রথম গুণটা হল যে চূড়ান্ত পর্যায়ের পদভ্রষ্ট, তাকে বলা হয় দিল্লু। দ্বিতীয় গুণ যার বাবার ঠিকানা নাই, তাকে বলা হয় দিল্লু। এই সমস্ত বন্ডদের সম্পর্কে সতর্ক হওয়া কি মুসলমানের কোন দরকার আছে? তাহলে সুরাতুল কামারের সাথে সুরাতুল রহমানের বিষয়গত কানেকশন বোঝারও দরকার আছে। সুরাতুল কামারের মূল বিষয় কি? গজবের বিবরণ। সুরাতুল রহমানের মূল বিষয় কি? রহমতের বিবরণ। এই উল্টো পড়া দুই জিনিসের বিবরণ পাশাপাশি চুরায় কেন? এই দুইটা একত্রে যেই অন্তরে জমা হয় ওই অন্তরলা পরিপূর্ণ মুমিন হয়। গজরের ভয় থাকলেই হারাম কাজ ছাড়বে, আর রহমতের আশা থাকলেই এবাদত বন্দেগি করবে। এই তত্ত্বের দিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন গজরের বিবরণ সম্বলিত সূরাতুল কামার আর রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমানকে পবিত্র কোরআনে পাশাপাশি স্থাপন করেছেন। একই অন্তরে এই দুইটা জিনিস একত্র করতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি উমর ভয়ে ভীত থাকতাম সেই একটা জাহান্নামী মানুষ আমি উমর হয়ে যাই কিনা, এত বড় গজবের ভয় আমার অন্তরে আছে, উমর বলেন। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটামাত্র মানুষ জান্নাতে যাবে, আমি উমর আশায় আশাবাদী থাকতাম সেই একটা জান্নাতি মানুষ আমি হতে পারি কিনা। গজবের ভয় কি পরিমাণ হযরত উমরের অন্তরে ছিল, রহমতের আশা কি পরিমাণ ছিল হযরত উমরের অন্তরে, এই দুইটা জিনিস দুইটা অন্তরে থাকলে মুমিন হবে না এক অন্তরে স্থান দিতে হবে। এই জন্য এই দুই বিষয় সম্বলিত দুই সূরাকে আল্লাহ পবিত্র কোরআনে একত্রে স্থাপন করেছেন আল্লাহর মারিফতের ভান্ডারের দিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। গেল তিনটা প্রশ্নের জবাব, সূরাতুর রহমানের শানে নুজুল কি, সূরাতুর রহমানের নামকরণের কারণ কি, সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি, কত প্রশ্নের জবাব গেল। এবার তেলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন الرحمن علم القرآن خلق الإنسان دعال الله قرآن سيكا ديه چن মানুষ সৃষ্টি করেছেন। রহমান সেই আল্লাহরই আরেক নাম, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। রহমান ভিন্ন কোন ব্যক্তি নয়, রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয়? রহমানের পরিচয়। আমি দুঃখিত এই জন্য যে নির্ধারিত সময়ে শুধু নয়, সারা রাতেও শুধু রহমান নামের রহস্য বলে শেষ করা যাবে না। রহমান শব্দের অর্থের ভিতরে কি বিশাল রহস্যের ভান্ডার রয়েছে, সারা রাতে বলে শেষ করা যাবে না। একটু কয়েক মিনিট একটু আবার বলছি আপনাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান আর এক নাম রহিম, অত্যন্ত দয়াল। রহিম শব্দের শাব্দিক অর্থ অত্যন্ত দয়াল, তবে বাংলাদেশের মুসলমানের জন্য নয়, বাংলাদেশের মুসলমানের জন্য দয়াল হিসাবে বাবা যথেষ্ট। দয়াল বাবার পুরুষ শরীফে যাও, রহমানের দরকার হবে না। রহমান কার নাম? শাব্দিক অর্থ কি? অত্যন্ত দয়া। রহিম কার নাম? শাব্দিক অর্থ কি? অত্যন্ত দয়া। তাহলে রহমান শব্দের যে অর্থ, রহিম শব্দের সেই অর্থ, দুই শব্দের একই অর্থ হলে দুনো শব্দ ব্যবহার করার দরকার হয় না? একটা শব্দের ব্যবহার যথেষ্ট, একটা শব্দের ব্যবহার যথেষ্ট। বাতির আলু আছে না? আর আলু আছে কি নাকি? আলু যেই জিনিসটাকে বলে, জ্যোতিও সেই জিনিসটাকে বলে। আলু অর্থ যা, জ্যোতি অর্থ তা। সুতরাং আলু বললে আর জ্যোতি বলতে হয় না, জ্যোতি বললে আর আলু বলতে হয় না। কথা বুঝলেন কি না? দেখেন, আকাশের সূর্য, সূর্য একটা শব্দ বলতে আকাশের যেই গ্রহটা বুঝায়, আর একটা শব্দ আছে রবি, রবি শব্দেরও সেই অর্থ। সুতরাং সূর্য বললে আর রবি বলতে হয় না, রবি বললে আর সূর্য বলতে হয় না। আকাশের চন্দ্র, চন্দ্র বলতে যেই গ্রহটা বুঝায়, শশী আর একটা শব্দ আছে বাংলা ভাষায়, ওই শশী বলতেও তাই বুঝায়। এটাকে চন্দ্রও বলে শশীও বলে। সুতরাং শশী শব্দের যেই অর্থ, চন্দ্র শব্দের সেই অর্থ। কাজেই চন্দ্র বললে আর শশী বলতে হয় না, শশী বললে আর চন্দ্র বলতে হয় না। এখন রহমান শব্দের যেই অর্থ, রহিম শব্দের যদি সেই অর্থ হয়, তাহলে রহমান বললে পাশাপাশি রহিম বলার দরকার থাকে, রহিম বললে পাশাপাশি রহমান বলার দরকার থাকে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অজস্র আয়াতে রহমান আর রহিম পাশাপাশি বলেছেন। কারণটা কি? এখন কুরআন শরীফের প্রথম সুরার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, রহমানুর রহিম। একই অর্থ হলে দুই শব্দ বলার দরকার থাকে না? এক শব্দ বলাই যথেষ্ট। তাহলে আল্লাহ দুই শব্দ পাশাপাশি বললেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, রহমান, রহমান এবং রহিম শব্দের শাব্দিক অর্থ এক হলেও মর্মে রয়েছে আকাশ পাতাল ব্যবধান, বিভিন্ন রকমের ব্যবধান। এই সমস্ত ব্যবধানের মধ্যে আমি আপনাদের দুইটা ব্যবধান শুনি। একটা ব্যবধান হইল, রহমান এমন দয়ালুকে বলে যেই দয়ালু সৃষ্টির আগেই দয়া করে সৃষ্টি করল, আর রহিম এমন দয়ালুকে বলে যেই দয়ালু সৃষ্টির পরে দয়া করল। আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেও দয়া করে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেও দয়া করতেছেন, এই জন্য তিনি রহমান ও রহিম। রহমান এবং রহিম শাব্দিক অর্থ একরকম হলেও মর্মে বেশ কম আছে কি নাই? মর্মে বেশ কম আছে আকাশ পাতাল। অনুরূপভাবে রহমান এবং দয়ালুকে বলে যে দয়ালু আপন পথ, শত্রু মিত্র নির্বিশেষে সকলকেই সমানভাবে দয়া দান করে। এজন্যই আল্লাহ দুনিয়াতে যদি সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দান করেন, ফেরাউনের মতো কাফিরকেও রাজত্ব দান করে। কথা বুঝতে পারছেন? কেন রাজত্ব দান করাটা কি আল্লাহর দয়া নয়? ফেরাউনের মতো কাফিরকে কেন দান করলেন? যেহেতু আল্লাহর নাম রহমান, তিনি বাধ্যকে যেই নিয়ামত দান করেন, অবাধ্যকে সেই নিয়ামত দান করেন, মিত্রুকে যে দয়া দান করেন, শত্রুকেও সেই দয়া দান করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকেও রাজত্ব দান করেন, ফেরাউনের মতো কাফিরকেও রাজত্ব দান করেন। পক্ষান্তরে রহিম এমন দয়ালুকে বলে, যেই দয়ালু শুধু আপনজনকে দয়া দান করে, পরকে নয়, শুধু মিত্রকে নিয়ামত দান করে, শত্রুকে নয়। এজন্য পরকালে জান্নাত শুধু মুমিনকে দিবেন, কোন কাফেরকে নয়। তাহলে দুনিয়াতে আল্লাহর রহমান রহিম গুণের বিকাশ ঘটাইলেন না রহমান গুণের, আর আখেরাতে রহিম গুণের বিকাশ ঘটাইবেন? এই পার্থক্যটা না জানার কারণে অনেক বেঈমান কাফের পাপিষ্ঠরা মনে করে, যারা আল্লাহর বাধ্য তাদেরকে আল্লাহ যেই নিয়ামত দিতেছেন দুনিয়াতে, আমরা যারা অবাধ্য আমাদেরকেও যেহেতু সেই নিয়ামত দিতেছেন, সুতরাং পরকালেও আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারকে যেই জান্নাত দিবেন, আমাদের মতো বেঈমান পাপিষ্ঠকেও সেই জান্নাত দিবেন। এই শেয়ালি ভুলাও কেন খায়? রহমান এবং রহিমের পার্থক্য জানে না। আপাতত এতটুকু থাকুক, রহমান এবং রহিম দুইটা শব্দের শাব্দিক অর্থ এক হইলেও মর্মে ব্যবধান আছে কি নাই? আছে। কাজেই দুনিয়ার কোন মুমিন মুসলমান বেঈমান কাফিরকে যদি আল্লাহ সারা দুনিয়ার নেতৃত্ব দান করে দেন, কর্তৃত্ব দান করে দেন, তাহলে কোন মুমিন মুসলমান এতে ঘাবড়াবার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়ামান কাফারা ফাউমাতিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। কাফেরদেরকে আমি দুনিয়াতে অনেক সময় নিয়ামত দান করে থাকি, কিন্তু পরকালের চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা রহমান কাকে বলে চিন্ত না, তাই বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। এখানে লক্ষণীয় ব্যাপার হল, প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কাদের বেলায় মানুষ সৃষ্টি আগে করেছেন, কুরআন শিক্ষা পরে দিয়েছেন? আপনারা কি মনে করেন, মানুষ সৃষ্টি করার আগেই তাকে কুরআন শিক্ষা দিয়েছেন, না আগে সৃষ্টি করে পরে কুরআন শিক্ষা দিয়েছেন? সৃষ্টি আগে না শিক্ষা আগে না সৃষ্টি আগে? কিন্তু বলতে গিয়া মানুষ সৃষ্টি করেছি কুরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কুরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি। তাই কাজের বেলায় যেই সিরিয়াল, কথার বেলায় সেই সিরিয়াল রইল না, উলট পালট হইল। আল্লাহ এরকম উলট পালট করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ মানুষের বংশে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, আল্লাহর দৃষ্টিতে কুরআন শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হলেই মানুষ হয়। সেই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ মানুষ সৃষ্টি করে কুরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কুরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। দুই তিন মিনিটে একটা উদাহরণ দিয়া কথা শেষ করে দেব। বাংলার কুলটা তসলিমা নাসরিন অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, সুতরাং আমার পেটে স্বামী তার ইচ্ছা মতো বাচ্চা জন্ম দেওয়ার অধিকার নাই, আমার পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি, স্বামীর কাছ থেকে বাচ্চা নেবে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেবে, এমন পেট মানুষের হয় না কুত্তির হয়? এমন পেট মানুষের হয় না কুত্তির হয়? তাইলে তসলিমার এই মতবাদটা মানুষের মতবাদ না পশুত্বের মতবাদ? কেন, সে কি অশিক্ষিতা? MBBS ডাক্তার হয়েছে অশিক্ষিতা থাকার কারণে না শিক্ষার শিক্ষার হোক? এত বড় শিক্ষিতা হয়ে কুত্তির মতো হইল কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় প্রশ্নগুলির জবাব দিয়েই বলেছেন, মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দেই নাই, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি, কোরআন শিক্ষার প্রভাবে যারা প্রভাবান্বিত তারাই আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। আমার নামে দূষিত আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? প্রকৃত শিক্ষা কি, অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা কি? মানুষ গড়ার শিক্ষা কি? কোরআন। আমাদের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ পাবলিক যদি চালাক হয় ছাত্র চালাক হবে না? আপনারা কি মনে করেন পাবলিক বেশি চালাক না ছাত্র বেশি চালাক? ছাত্র বেশি চালাক, কারণ এরা হল অশিক্ষিত চালাক আর ওরা হল শিক্ষিত চালাক, বেশ কম আছে না? আমাদের ছাত্ররা এত চালাক, যদি জিজ্ঞেস করেন কেন লেখাপড়া করো, বলে মানুষ হওয়ার জন্য লেখাপড়া করে। কিসের জন্য লেখাপড়া করে? মানুষ হওয়ার জন্য। জিজ্ঞাসা করেন মানুষ কাকে বলে, আর বলতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমানে বলে দিয়েছেন মানুষ কাকে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার প্রভাব যাদের জীবনে পড়বে তারাই মানুষ। সুতরাং মানুষ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষা। কুরআনে মানুষ অর্থবোধক যত শব্দ ব্যবহার করা হয়েছে দুইটা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে, একটা হল বংশগত মানুষ আর একটা হল গুণগত মানুষ। আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ বংশগত আর এক প্রকার মানুষ গুণগত। বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই মানুষ হওয়ার জন্য কি পরিমাণ লেখাপড়া লাগে? বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যা জন্ম হয়। এমন মানুষ হওয়ার জন্য ক খ গ ঘ ভরা লাগে, ABCD ভরা লাগে, আলিফ বা তা ভরা লাগে? এইরকম মানুষ হওয়ার জন্য লেখা লাগে না, ভরা লাগে না? যেদিন থেকে তুমি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছ সেদিন থেকেই তুমি মানুষ। বলো তুমি যে লেখাপড়া করো মানুষ হওয়ার জন্য, বলো মানুষ কাকে বলে? আরেক প্রকার মানুষ কাকে বলে? গুণগত। মানুষের গুণ অর্জন করলে এটা গুণের মানুষ, বংশগত মানুষ শুধু নয়। মানুষের গুণ কি বোঝার জন্য এক দুইটা উদাহরণ দুজন। মাইক ফিট করা হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, নানা দেওয়ার জন্য। বাতি ফিট করা হয়েছে আলু দেওয়ার জন্য, নানা দেওয়ার জন্য। ড্রাইভার রাখা হয়েছে গাড়ি চালাবার জন্য না না চালাবার জন্য? গাড়ি না চালাবার জন্য চালক, না চালাবার জন্য চালক। দোকানে কর্মচারী রাখা হয় বেচা কিনার কর্ম না করার জন্য, না করার জন্য, করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করা হলো মানুষের গুণ। সুতরাং যেই যেই শিক্ষার দ্বারা আল্লাহর ইবাদত করতে পারা যায় সেই শিক্ষা হলো গুণের মানুষ বানাবার শিক্ষা। সেই শিক্ষা একমাত্র কোরআন ছাড়া জগতের আর কোথাও নাই। সুতরাং কোরআন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোন শিক্ষা জগতে নাই। সেই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন নয়, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দেই নাই, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।